الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول الشيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين سورة الشمس سورة التكوير إذا الشمس كورت গত দর্শে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে, আজকে পনেরো নম্বর আয়াত থেকে নিয়ে শেষ আয়াত ২৯ নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা হবে। বলছেন ফালা উকসিমু বিল খুন্নাস, আমি কসম খাচ্ছি খুন্নাসের। খুন্নাস অর্থাৎ এমন তারকা যেগুলো আস্তে আস্তে করে পিছনে পিছনের দিকে গমন করে, পিছিয়ে যায়। আল জওয়ার মানে চলমান, যেতে লাগে। আল কুন্নাস তারপরে স্থিতিশীল হয়ে যায় অথবা লুকিয়ে যায়। আল্লাহ কসম খাচ্ছেন এমন তারকা কি যেগুলি পিছনে গিয়ে চলতে চলতে লুকিয়ে যায়, মানে মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়, ওইসব তারকারাজির কসম খাচ্ছে। আমরা অনেক সময় দেখতে পাই তারকা, আস্তে আস্তে করে আবার চলে চলে আবার চলে যায়, দেখতে পাই না, তাই না? এরপর বলছেন যখন আসে অথবা যায়, উভয় তর্জমা দিয়েছেন যখন যেতে লাগে, আর কেউ কেউ বলেন যখন আসে। সকালের মানে সকাল না, আমরা শুভ বলেন তো শুভা শুভা, হ্যাঁ তো শুভা। ইরা তানাফাস যখন তার পরিস্ফুট হয়ে ওঠে, বিশেষ করে প্রভাত যখন চতুর্দিকে অন্ধকার চেয়ে যায়, ঘন অন্ধকার হয়, এরপরে আস্তে করে দেখবেন যখন প্রফজর হয়, হঠাৎ করে আলোর সৃষ্টি হয়, আর এই আলো আস্তে আস্তে করে ছড়াতে থাকে, আর একেই আমরা কি বলি প্রভাত, বলে না বাংলায় প্রভাত। যখন যখন তার প্রকাশ হয়, তার প্রকাশ ঘটে, এইসব সৃষ্টির রব্বুল আলামিন কসম খেলেন। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির কসম খান, তার নিজের কসম খান, যে কোনো সৃষ্টির কসম খেতে পারেন। যেমন বলছেন এখানে ফালা উকসিমু বিল খুন্নাস আল জওয়ারিল কুন্নাস ওয়াল লাইল ওয়ান নাহার, আছে না, দিনের কসম খেয়েছেন আল্লাহ পাক, রাতের কসম খেয়েছেন, তিনের কসম খেয়েছেন, জৈতুনের কসম খেয়েছেন, তুরের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, এখানে গ্রহাদির কসম খেয়েছেন, তারকারাজির কসম খেয়েছেন, এসব আল্লাহর জন্য যায়, তাই নাকি? কারণ আল্লাহর উপর বিধান জারি করার মতো কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে, আল্লাহ কসম খেতে পারেন, কিন্তু কোন সৃষ্টি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেতে পারে না। ভালো করে বুঝবেন, কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেল সে শিরক করবে। তাই আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির কসম খেতে পারবেন না, আপনি বলতে পারবেন না তারকার কসম আপনার জন্য জায়েজ না, আপনি বলতে পারবেন না কাবার কসম জায়েজ না, না জায়েজ হারাম, আপনি বলতে পারবেন না নবীর কসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জায়েজ না, আপনি বলতে পারবেন না পঞ্চায়েতের কসম, অনেকে বলেন পঞ্চায়েতের দোহাই দিতে লাগে জায়েজ না শিরক, আচ্ছা আপনি বলতে পারবেন না শাসনতন্ত্রের কসম জায়েজ না, by the constitution that is not na'udhu billahi min dhalik, shasantantrer kosom sarvabhoumotter kosom ortat kono srishtir kosom khawa jaiz na, kosom khaben to ekmatro allah, kar name kosom allah name kosom mashallah allah pak rabbul alamin ishob tarokarajir ratir kosom khelen sokaler kosom khelen tarpor bolchen innahu la qawlu rasulin karim, এই কালাম কোরআন সম্মানিত রসুলের বাণী, এখানে সম্মানিত রসুলের বাণী বলছেন, আর কেউ তার ব্যাখ্যা বলছেন সম্মানিত রসুলের আনিত বাণী, অর্থাৎ সম্মানিত রসুল বলতে এখানে বোঝাচ্ছেন জিবরিল আলাইহিসসালাম আল্লাহর কালাম কে নিয়ে আসেন, বলেন কোরআনে করিম কে নিয়ে আসছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিবরিল আলাইহিসসালাম, তো রব্বুল আলামিন এই জায়গায় ইবরিল আলাইহিস সালামের দিকে এই কালামের সম্বন্ধ করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এজন্য যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কালাম করতে গিয়ে নিয়ে আসেন, আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাক্কায় এই কালামের সম্বন্ধ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, বলেছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, কসম খাচ্ছি তোমরা যা কিছু দেখছো তার, কসম খাচ্ছি তোমরা যা দেখছো না তার, নিশ্চয়ই এটি সম্মানিত রাসূলের বাণী, আর এই জায়গায় সম্মানিত রাসূল বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই আয়াতে সূরাতুত তাকবীরে সম্মানিত রাসূল বলতে কাকে বলা হয়েছে বললাম আগে, জিবরাইল আলাইহিস সালাম, আর আপনারা আমার সাথে আছেন বলে দিই আলহামদুলিল্লাহ বলি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই রাসূল করিম সামনে তার কিছু গুণ বর্ণনা করছেন, বলছেন যু কুওয়াতিন আও যি কুওয়াতিন, শক্তিশালী, এবারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলেন শক্তিশালী তাহলে তার শক্তি কতটুকু হবে, এরপর বলছেন ইন্দালিল আরশি, আরশের অধিপতি আরশের মালিকের কাছে মাকিন ইজ্জতওয়ালা, তো আরশের মালিক কে, যিনি আরশে রয়েছেন তিনি কে, তাহলে দিল আরশ বলতে হবে আরশওয়ালা, তাহলে আরশওয়ালা হলেন আল্লাহ, যেহেতু রব্বুল আলামিন তারা তিনি তার আরশে আযীম রয়েছেন তার শান এবং মর্যাদা মোতাবেক, তাই আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরশওয়ালা, আরশের অধিপতি আরশের মালিকে আল্লাহ, আরশে কে আছেন আল্লাহ, আচ্ছা আপনি বলবেন না কিরকম কিরকম বলা ঠিক না, কিরকম অথবা আপনি ধারণা করবেন একটু ঠিক না, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ তার মর্যাদা অনুযায়ী আরশে আযীম রয়েছেন, আর এই হচ্ছে আমাদের আকীদা, ইন্দাদিল আরশি মাকিন, মাকিন মানে মকান ওয়ালা ইজ্জত ওয়ালা, এই যে জিবরিল আলাইহিস সালামের সামনে আরেকটা গুণ মুতা সামনা, ওখানে তার আনুগত্য করা হয়, এমন ব্যক্তি বা এমন ফেরেশতা যার নির্দেশ উপরে চলে, কারণ সমস্ত সমস্ত ফেরেশতাদের নেতা হচ্ছেন জিব্রিল আলাইহিসসালাম। সমস্ত ফেরেশতাদের নেতাকে সাইয়্যিদুল মালায়েকা, আর সাইয়্যিদুল মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের নেতা আল্লাহর কালাম নিয়ে এসেছেন সাইয়্যিদু ওয়ালাদি আদমের কাছে। সুবহানাল্লাহ, সমস্ত আদম সন্তানের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইয়্যিদুল মালায়েকা সাইয়্যিদুন নাসের কাছে নিয়ে এসেছে ওয়াহী। সুবহানাল্লাহ, তো ইজ্জত কত বড় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عند ذي العرش مكين مطاع ثم امين আবার হচ্ছেন তিনি আমানতদার, অর্থাৎ এই বিশ্বাসী আমানতদার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে যে কালাম যেভাবে তার উপর নাযিল করেছেন ওইভাবে তিনি নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই আমানত আদায়ে বিন্দুমাত্র তিনি ত্রুটি করেন না। আমিন, তাই হুবহু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন সেভাবে নিয়ে এসেছেন জিব্রিল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাই আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি তা কার কালাম? আপনি বললেন ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকীন মুতাঈন সামা আমীন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আগে জিব্রিল আলাইহিসসালামের কথা বললেন, এবারে আমাদের নবীর কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথী পাগল নয় বা পাগল নন। তো এই সাথী কে? আল্লাহর নির্দেশ পালনের জন্য, কিন্তু এনার মধ্যে কি যে ফেরেশতা আমাদের সাথে আছেন ওদের কি আমাদের মতো গুণ? ওরা কি ভাত খায়? ওরা কি পেশাব পায়খানা করে? ওরা কি বিয়ে শাদী করে? তাহলে ওদের গুণ হচ্ছে আলাদা আর আমাদের গুণ হচ্ছে আলাদা? তাই আমাদের সাথী হবে যে আমাদের লোক সাহেব, যে সবসময় আমাদের সাথে থাকে, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, সে হচ্ছে আমাদের সাথী। এই হিসেবে অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না জিন? ইজ্জত সমস্ত সৃষ্টির উপরে, ইজ্জত সৃষ্টির মধ্যে সেরা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবের সাথে কারো তুলনা হয় না। রব রব, সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা, সৃষ্টি সৃষ্টি, তো সৃষ্টি কোন তুলনা হবে আল্লাহ সাথে? কিন্তু সৃষ্টির মধ্যে সেরা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। এবারে দেখেন বলছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিশ্চয়ই তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। উফুক মানে দিগন্ত, হরিজন আপনারা বলেন ইংলিশে, আর মুবিন স্পষ্ট, রিভিলড হরিজন, স্পষ্ট দিগন্তে তিনি দেখেছেন। কাকে? জিব্রিল আলাইহিসসালামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিগন্তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিগন্তে জিব্রিল আলাইহিসসালামকে দেখেছেন। সুবহানাল্লাহ, কিরকম দেখেছেন বুঝতে পারছেন? তার নিজ আকৃতি দেখেছেন, দুবার দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিসসালামকে তার স্বীয় আকৃতিতে কারণ এর পূর্বে জিব্রিলের কথাই চলছিল, তাই না? আর পরে আসলো নবীর কথা, তোমাদের সাথী পাগল নন, তারপর বলছেন নিশ্চয়ই তিনি তাকে দিগন্তে দেখেছেন, তার মানে আগে যে জিব্রিল আলাইহিসসালামের কথা আলোচনা হয়েছে ওই জিব্রিলকে দেখেছেন তার স্বীয় আকৃতিতে, বাকি অনেকবার দেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই স্বীয় আকৃতিতে নয়, যেমন অনেক সময় জিব্রিল আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, কোন সময় মানুষের আকৃতিতে আসতেন, কোন সময় অন্যভাবে আসতেন। আল্লাহু আকবার। এরপর বললেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযালিন, অর্থাৎ তোমাদের সাথী গায়বের সংবাদ প্রচারে তিনি কৃপণতা করেন না, আল্লাহ পাক তাকে যে গায়বের সংবাদ জানিয়েছে ওই সংবাদ জানাতে তিনি কৃপণতা করেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই সংবাদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না আসা পর্যন্ত গায়েব ছিল কিনা? গায়েব ছিল। আল্লাহ পাক তাকে গায়েবের সংবাদ জানিয়েছেন, কেউ জানে না, আল্লাহ তাকে জানিয়েছেন, এই হিসাবে হচ্ছে গায়েবের সংবাদ। আচ্ছা বলেন তো এর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন? আল্লাহ জানার পর জানলেন, ঠিক না? তাহলে এই অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলেম গায়েব করতে পারেন? ভালো করে বুঝেন, আল্লাহ পাক জানানোর পরে তিনি জানলেন, আগে জানতেন না, তাহলে আলিমুল গায়ব হলেন কিরকম? কথা বুঝতে পারছেন? আলিমুল গায়ব কাকে বলা হয়? যে সবই জানে গায়ব, না জানালেও জানে, জানলেও জানে, জানালেও জানে, না জানালেও জানে, ওইটা হচ্ছে কি গায়ব, আলিমুল গায়ব। আচ্ছা যিনি জানালেও জানেন না জানালেও জানেন, অর্থাৎ আপনি জানিয়েছেন আল্লাহকে, ওইটা তো আল্লাহ আগেই জানে, আল্লাহ সবই জানে, বলেন সুবহানাল্লাহ। আপনি যেটা জানেন ওইটাও জানেন, আর আপনি আল্লাহকে যেটা বলেছেন আমি এটা করলাম ওইটাও আপনাকে সচেতন, ওইটাও আল্লাহ জানেন, অর্থাৎ আপনি কি করবেন কি না আগে থেকে আল্লাহ জানেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সবই জানেন, গায়েবও জানেন, আর যেটা গায়েব ওইটাও জানেন, গায়েব যেটা ওইটা তো জানেন, আর যেটা গায়েব ওইটাও জানেন। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিতে গায়েব, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি গায়েব? ভালো করে বুঝবেন, আমাদের দৃষ্টিতে অনেক দিন আমরা জানি না ওইটা আমাদের জন্য কি, কিন্তু আল্লাহ তো সবই জানে, তো আমাদের দৃষ্টিতে গায়েব, আল্লাহর দৃষ্টিতে গায়েব না, তো আমরা যেগুলো আলেমুল গায়েব আমাদের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সবই জানে, সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ত্রিশ পারার কোরআন সে জানে, আর আপনি শুধু আর সে সম্পূর্ণ কোরআন জানে, তো এই জন্য কি আমরা তাকে বলবো আলিমুল গায়ব? সে যেহেতু আমাদের থেকে বেশি জানে, আপনি ইঞ্জিনিয়ার, আপনি মেকানিক, আপনি ডাক্তার, আপনি ওয়েল্ডার, অথবা আপনি মিস্ত্রি, যাই কাঠমিস্ত্রি আর রাজমিস্ত্রি যাই হোক, অনেক জিনিস আছে আমরা যারা কাঠমিস্ত্রি নই আমরা কাঠমিস্ত্রির কাজ জানি না, ঠিক না? ঠিক, তো এই জন্য সে কি আলিমুল গায়েব? ওইটা আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছে ওই হিসেবে। তাহলে আলিমুল গায়েব যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যায়, তো আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ, আলিমুল গায়ব, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ, বলেন আল্লাহই কাছে গায়বের চাবিকাঠি, ওই সব চাবিকাঠি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি রকম বললেন আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব? লা, ওয়া মা হুয়া আলাল গায়বি বিযালিন, তাহলে গায়বের সংবাদ যেগুলো আল্লাহ পাক তাকে দিবেন ওগুলো তিনি আমাদের পর্যন্ত পৌঁছাতে কৃপণতা করেন না, কারণ রব্বুল আলামিন তাকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতি তোমার রব যা কিছু নাযিল করেছে তা পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দাও, তা পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দাও, বাল্লিগ, বাল্লিগ মানে কি পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইকা যা কিছু নাযিল হয়েছে মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে, আর যদি তুমি তা না করো তাহলে আল্লাহ পাক তোমার উপর যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব তুমি আদায় করোনি। আপনি কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব আদায় ত্রুটি করেছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানতেন তা আমাদের পর্যন্ত পৌঁছে গেছেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের পক্ষ থেকে নেক বদলা দান করুন। বলুন আমিন। নবীর হক আছে কিনা? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে সালাত পাঠ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাল কামাই করবেন নবীর তরিকায়, হারাম থেকে বাঁচবেন। বুঝতে পারছেন, সব হচ্ছে নবীর তরিকা, ঠিক না? হারাম থেকে বাঁচা নবীর তরিকা কিনা, হালালের উপর চলা নবীর তরিকা কিনা। তো এইরকম প্রত্যেকটি বিধান প্রত্যেকটি কাজ আমরা করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপর এই কালামের কথা বলতে চাচ্ছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম। ওই অনেকে বলে এটা জিন শিখায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম, এই কালাম বিতাড়িত শয়তানের বাণী নয়। এটা কার বাণী? আল্লাহর বাণী। আর এটা নিয়ে আসেন জিবরিল আলাইহিস সালাম, তাই তার থেকে সম্বন্ধ করা হয়েছে, যেহেতু উনি নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম। আর এমনি ভাবে এই কালামের সম্বন্ধ করা হয়েছে সূরাতুল হাক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যেহেতু আল্লাহর কালাম সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক নাযিল করেছেন কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এসে এখানে বললেন, লা, এটা শয়তানের কালাম নয়, জিনের কথা নয়, কোন মানুষের কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম। ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম। তারপর বলছেন, ফা আইনা তাযহাবু। এত টুকু স্পষ্ট হওয়ার পরেও তোমরা যাচ্ছ কোথায়, বুঝো না? মক্কার বড় বড় সাহিত্যিক যারা, কবি যারা, আল্লাহর কালাম শুনে বলতো, বললা এটা তো কোন কবির কথা নয়, কোন সাহিত্যিকের কথা নয়, কোন কবির কাব্য রচনা নয়, কোন সাহিত্যিকের সাহিত্য চর্চা নয়। আমরা অনেক মানুষের কথা শুনেছি, বড় বড় লোকজন তারা বলছে, অবশ্যই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান জমানায় অনেক লোক আছে, বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, তারা গবেষণা করে, যেমন কালামুল্লাহ কে গবেষণা করে বলছে, 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বৈজ্ঞানিক তথ্য আমাদের কাছে পৌঁছিয়ে গেলেন বা বলে গেলেন, এটা হতে পারে না, এটা কোনো মানুষের জন্য এটা সম্ভব নয়। আমরা বর্তমানে যাচাই বাছাই করে যা পাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছে, তাই আমি সুনিশ্চিত এটা মুহাম্মদের বাণী নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা বলছেন আলহামদুলিল্লাহ, তাই এই কালাম কার বাণী? আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে কোরআনে যে সম্বন্ধ করা হয়েছে, এজন্য যেহেতু আল্লাহ পাক তার উপর নাযিল করেছেন। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে সমস্ত সৃষ্টির জন্য উপদেশ, যিকির, নসিহত। এই কালাম মানব আর জিন বিশেষ করে, কারণ আল্লাহ পাক এই কালাম নাযিল করেছেন শুধু মানুষের জন্য না, জিনের জন্য, জিন এবং মানুষ উভয়, বরং সমস্ত সৃষ্টির জন্য। এই জন্য আলামিন বলা হয়েছে, সমস্ত সৃষ্টির জন্য। আর যারা এই বিধান পালন করবে তারা হবে দুই জাতি, এক ইনসান আরেক হচ্ছে জিন। তাই আমরা যাই আলোচনা করব শুধু আমাদের জন্য না, জিনদের জন্য, এই কালাম জিনেরাও শুনে, আমাদের আলোচনা হয়তো আমাদের আলোচনা জিনেরাও শুনতে পারে। বাঙালি আছে না জিন? সম্ভব না। আমরা নামাজ পড়ি, ইমাম নামাজ পড়ছে, মৌজুদ নেই তার, ও পিছনে জিন থাকতে পারে, সম্ভব না। মসজিদে হারামে আইমে কাম নামাজ পড়া, কি বলেন? শুধু আমরা জিনই থাকি, আমরা মানুষই থাকি, জিন থাকে না? বিশেষ আপনাদের মাশাআল্লাহ মসজিদে নবীতে, আচ্ছা আলাদা আপনি যান, শুধু আরাফার মাঠে শুধু মানুষ যায়, দিন যায় না? কারণ মানুষের উপর হজ ফরজ, দিনের উপর হাসর হয়েছে যারা মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, ভালো করে বিশ্বাস করা দরকার, দিন মওজুদ, ফেরেশতা আপনাদের বিশ্বাস আছে, ফেরেশতা কিসের তৈরি? তৈরি নূরের তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তো যারাই মানুষ, যাদেরই মা আছে, যাদেরই বাপ আছে, কিংবা শুধু মা আছে, বুঝতে পারছেন, ওরা সবাই কি মানুষ? বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? বলবেন না আজ মা মানুষ নেই হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম মানুষ কিনা? আদম আলাইহিস সালাম মানুষ কিনা? আদম আলাইহিস সালামের তো মা নাই, বাবা নাই, ডাইরেক্ট সরাসরি রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালাম মানুষ, হাওয়া আলাইহিস সালাম মানুষ, ঈসা আলাইহিস সালাম মানুষ, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম সকল মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো মা আছেন, বাবা আছেন, দাদা আছেন, পরদাদা আছেন, একদম সিলসিলাওয়ালা, উনি কি মানুষ নন? কেন মমতা দিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এদেরকে হেদায়েত দিন যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকীম। বিশেষ করে উল্লেখ করছেন তোমাদের মধ্য থেকে যে চায় হকের উপর থাকতে, তার জন্য বিশেষ করে উপদেশ। কারণ এই কোরআন পাঠ করে সবাই উপকৃত হয় না, উপকৃত হয় তারাই যারা হেদায়েত গ্রহণ করে। তাই আল্লাহ বলেছেন হুদাল্লিল বলেন মুত্তাকি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব এমন কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, তারা হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হিদায়াত। কেন বলেন মুত্তাকিনদের জন্য? যেহেতু উপকৃত হয় মুত্তাকিনরা। আল্লাহ অনেক সময় তো অনেক কাফের আছে, কাফের কোরআন পড়ে হিদায়াত পেয়ে যায়, আছে কিনা? কত কাফের আমি জানি। এই শেখ ইবনে উসাইমিন, এই যে মসজিদ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি থাকতেন, একটা লোক কুপের অফিসে ফাদার ছিল, আফ্রিকান মানুষ, জায়ের তৈরি চেহারে এসেছে, বক্তব্য রয়েছে, ফ্রান্স ভাষায় বক্তব্য রেখেছে, আর তার তর্জমা করেছে আরেকজন শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ উপস্থিত, আমিও দর্শক উপস্থিত, সরল আছে। সে উপের অফিসে তার দফতর আছে, অফিস আলাদা, মাকতাব। সে দেখতে পেল তার সহপাঠী আরেকজনের কাছে একটা বই, গ্রন্থ। ওকে বললো এটা কি? সে বলছে লুকিয়ে রাখলে দেখাচ্ছে না, কারণ একদম বাবার বাবার কাছে চলে গেছে ওই জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম একটা দিয়ে দাও, ওই যাই হোক ওর কাছে তর্জমা দিয়ে দিন। দেখুন হেদায়ত কিরকম পেয়েছে, যে কোরআন পড়েছে আগে ও কিন্তু হেদায়ত পেয়নি, কিন্তু এই লুকিয়েও খেলাধুলা দেখে বলো আমাকে একটু দেও, সে বলছে দেবো না, লুকাচ্ছে, কারণ যদি জানে পড়তে এলে মনে হচ্ছে চাকরি যাবে, হয়তো চাকরি যাবে। অসুবিধা নেই, আমি কাউকে বলবো না, আবার ফেরত দিয়ে দিয়েছি। এবারে প্রথম পৃষ্ঠাই সে শুরু করছে, আলহামদুল পরে আল্লাহ বলছেন আলিফ লাম মিম ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى من ربهم وأولئك هم المفلحون. এই আয়াতের তর্জমা আপনি তো তর্জমা দেখলে আপনার মিলেন, কোন চিন্তা ভাবনা নেই, গবেষণা নেই, চিন্তা ভাবনা নেই, ওই লোককে সে শিক্ষিত, আর সে ধর্ম সম্পর্কে সে গবেষণা করে, যারা ইমান এনেছে বা আনে তার উপর যা আপনার যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে এবং তার উপর ইমান আনে যা কিছু আপনার পূর্বে নাজিল হয়েছে। কথাটা বুঝতে পারছেন? দুইটা কথা, আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপর ইমান আনে এবং আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে তার উপর ইমান আনে। ওই খ্রিস্টান বাবা ফাদার সে বলে, বাবা তাহলে তো মুসলমানদেরকে আমরা গালি দেই, গালি দেওয়া ঠিক না তো, কারণ তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা নাজিল হয় তার উপর ইমান আনে, আর তাদের আগে যেসব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে যেসব কিতাব অথবা পূর্বে যেসব বই পুস্তক নাজিল হয়েছে সেগুলোর উপর তারা ইমান আনে, তাহলে এর মধ্যে আমাদের যিশুস ক্রাইস্ট সামিল, সামিল কিনা, ঈসা আলাইহিস সালাম সামিল কিনা, বস এই জায়গাটা তার প্রমাণ রয়েছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, দেখেন আস্তে আস্তে এরকম ঘোষণা করে করে সে ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা যেহেতু সময় নেই, বুঝতে পারছেন, আস্তে আস্তে করে ধীরে ধীরে সে দিন শিকার জন্য, দিন শিকার জন্য এখানে মদিনা ইউনিভার্সিটি এসে শিক্ষা গ্রহণ করছে। ওই সময় সে বলেছিল, দেখো আমার, আমি যখন ফাদার ফাদার হিসাবে অফিসিয়াল কাজ করতাম আমার তখন বেতন ছিল 8,000 পাউন্ড বা $8,000, আর বর্তমানে মদিনা ইউনিভার্সিটি আমি কাজ করি তারা মাত্র আমাকে একটা বোনাস দিয়ে 600 রিয়াল, কত দেয়? 600 রিয়াল, আর ওখানে 8,000 ডলার। সুবহানাল্লাহ, দেখছেন ইমান। তাহলে তারা বোঝা গেল দিন কামাই করতে হলে দুনিয়া একদম জলাঞ্জলি দিতে হয়, দুনিয়াকে একটু উপেক্ষা করতে হবে, ঠিক না? ঠিক না, একটা ছবি হয়ে যায় দিন দুনিয়া কোনো হয় নাই, তো দিন শিকার জন্য একটু সময় ব্যয় করবেন, একটু ত্যাগ করবেন, কোরআন শিকার জন্য একটু ত্যাগ করবেন, দেখবেন আল্লাহ দিবে ইনশাআল্লাহ তাআলা, দুনিয়াও দিবে আখিরাতও দিবে। আচ্ছা আসেন, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে যে চায় সঠিক পথে চলতে তাদের জন্য, তার জন্য হচ্ছে এই কিতাব নসিহা। তার সবার জন্য না, আপনি যদি চেষ্টা করেন আল্লাহ পাক আপনাকে কোরআনে জ্ঞান দান করবে, আর যদি চেষ্টা না করেন তাহলে হবে? এরপর বললেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা কিছু চাইতে পারবে না, তবে যা চায় আল্লাহ যিনি হলেন সমস্ত সৃষ্টির রব, তাহলে আমাদের চাওয়া পাওয়া সবই হবে আল্লাহর চাওয়া অনুযায়ী, ঠিক না? ঠিক, এটা তো আমাদের মুসলমানদের আকীদা, আলহামদুলিল্লাহ। সবারই আকীদা না, আল্লাহ তৌফিক না দিয়ে কিছু করতে পারবেন? আল্লাহ যদি ভালো কাজে তৌফিক না দিয়ে আপনি করতে পারবেন, সেন্টারে আসতে পারবেন, কোরআন শিখতে পারবেন, কিন্তু এখানে কেউ যেন আবার না বলে যেহেতু আল্লাহর চাওয়া খালি আমি বাদ দিয়ে দেবো না। আচ্ছা বলেন তো, আপনি যে খাবার খান আপনার যদি ইচ্ছা না হয় তাইলে আপনাকে কেউ খাওয়াতে পারবে? কেউ আপনাকে বাজার দিতে পারবে? আপনি খাবার খাবেন, হ্যাঁ, কেউ যদি বলে তোমাকে খেতে দেবো না তাহলে সে জুলুম করছে, ওইটা আরেক কথা, ওইটা কি আরেক কথা? কিন্তু সাধারণত আমরা যেসব কাজ করি আমাদের ইচ্ছা অনুযায়ী করি না অনিচ্ছা করি? যদি কোনো কাজ আমার ইচ্ছা নেই, আমি করতে চাই না, করো করবো, কিন্তু ইচ্ছা হচ্ছে করি, করবো কিনা করবো, তাহলে আমি বলবো না আমার তো দেখে কি লেখা আছে ওইটা আমি দেখবো না, আমি দেখবো আমারটা, আমাকে রব বলেছে তুমি সলাত করো, ঠিক না? রব বলেছে তুমি খাবার খাও হালাল তরিকায়, রব বলেছে তুমি পরিধান করো ভালো ভালো পরিধান করো সুন্দর হালাল তরিকায়, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো কাপড় পরিধান করেন কিনা? রব নির্দেশ দিয়েছেন তুমি বিয়ে শাদি করো, বিয়ে শাদি করেন, আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা মজুদ, খাবার দাবার মজুদ, সবকিছু মজুদ, হালাল দাবাই করো সব মজুদ, আর যখন নমাজের সময় আসে না তকদিরে লেখা নাই কি করবেন? বলে গেলে কিছু মানুষ তো যাই হয় না, তাহলে তকদিরে লেখা নাই কি করবেন? করে দেখা যাবে কি আমাদের দিন, কোনো সময় নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের রবের যাবতীয় বিধান পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মুসলমানদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দাও, শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ জড়তা আর গুনাহ পরিত্যাগ করার তৌফিক দাও, কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। আল্লাহুম্মা ফির লিওয়ালিদিনা ওয়ারহামহুম কামা রাব্বানা সাগীরা وغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين يا رب تم يبدك دنياتك كلان دو آخراتك كلان دو جهنمتك نجات دو الله تم يبدك الشغل بشي بشكر حلالك ما يكون توفيق دو حلالك ما يكون شرح توفيق دو الله عمد لك نيك بناو عمد الشنطان درك نيك بناو الله عمد لك يتدين جيارك زندارك الله دينينك جندارك দিনের উপর চলার তৌফিক দিও, আর যতদিন তুমি আমাদেরকে জীবিত রাখো, সুস্থ রাখো, সবল রাখো, ইমানের সাথে রাখো, আর যখন আমাদেরকে মৃত্যু দান করবে আল্লাহ, তখন আমাদের মুক্তিকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সকলের শেষ কালিমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।